ভালো মন্দের বিতর্কিত দিকে না গিয়ে সর্বোপরি একটা প্রশ্ন থেকে যায়, টেলিভিশন সিনেমা ভিসিআর আমাদের কি দিল? একটি সুশীল সমাজ গঠনে এই অধুনা যন্ত্রের ব্যবহার কাম্য হলেও অশুভ ও অমার্জিত পরিচালনায় এটা পরিণত হয়েছে নারী সমাজের অশ্লীল আচরণের অন্যতম হাতিয়ারে। তাই তো বলতে হয়, পর্দা পর্দা করে আলেন, পর্দা কেউ বোঝে না। পর্দা পর্দা করে আলেন, পর্দা কেউ বোঝে না। নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা, নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা। এনজিওদের পিছে ঘুরে হাদিস কুরআন রাখলে দূরে, এনজিওদের পিছে ঘুরে হাদিস কুরআন রাখলে দূরে। পর পুরুষের পর নারীতে মনের পর্দা রাখলি না, পর্দা পর্দা করে আলিম পর্দা কেউ বোঝে না। নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা, নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা। শিক্ষা নিলাম গানের বাড়ি পর্দা গেল এ দেশ সারি, শিক্ষা নিলাম গানের বাড়ি পর্দা গেল এ দেশ সারি। বিবি বাচ্চা নিয়া চলে শ্বশুর জামাই দুইজনা, পর্দা পর্দা করে আলিম পর্দা কেউ বোঝে না। নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা, নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা। সনের ভূমি নমো মেলা পর বাড়িতে কেউ ঘুরবে না, সনের ভূমি নমো মেলা পর বাড়িতে কেউ ঘুরবে না। পুরখা পরে চলবি পথে ডানে বামে দেখবি না, পর্দা পর্দা করে আলিম পর্দা কেউ বোঝে না। নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা, পর্দা পর্দা করে আলিম পর্দা কেউ বোঝে না। নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা। পিতা শ্বশুর স্বামীর ছেলে ভাই ভাতি যাওয়া বুঝ পেলে, পিতা শ্বশুর স্বামীর ছেলে ভাই ভাতি যাওয়া বুঝ পেলে। চাচা দাদা আপন জামাই দেখা করবে মোমেনা, পর্দা পর্দা করে আলিম পর্দা কেউ বোঝে না। নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা, পর্দা পর্দা করে আলিম পর্দা কেউ বোঝে না। নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা। অতি বুড়ো দাদা নানা পুনের বেটা কৃত দাস, পর্দা করে দেখতে পারে করবে না কেউ রঙ্গরস, পর্দা করে দেখতে পারে করবে না কেউ রঙ্গরস। নইলে সেদিন জাহান নামে, নইলে সেদিন জাহান নামে ভুগবে শুধু যাতনা, পর্দা পর্দা করে আলিম পর্দা কেউ বোঝে না। নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা, নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা, নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা।